আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন ওয়া লা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, লা ইলাহা ইল্লাল্লাহ, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুহু, লাহুল হুকমু ওয়া ইলাইহিল মাসির। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2015 এর মাননীয় সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মী ও দায়িত্বশীলবৃন্দ, আমার আলোচ্য বিষয় হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলনের অবদান। সময় অত্যন্ত সংক্ষেপ, বিষয়টি ব্যাপক। সংগত কারণেই আমার নির্ধারিত সময়ের মধ্যেই আমি এই বিষয়টি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার প্রয়াস পাবো ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম অংশে আমি দাওয়াত সম্পর্কে একটু আলোচনা করব, দ্বিতীয় অংশে আহলে হাদিস আন্দোলনের অবদান কি এ বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। দাওয়াত মুমিনদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। দাওয়াত ব্যতীত সমাজ সংস্কার করা সম্ভব নয়। এই সমাজ সংস্কারের জন্যই যুগে যুগে নবী রাসূলগণ দুনিয়াতে এসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছেন তার নবীকে উদ্দেশ্য করে, ওয়াদউ ইলাল্লাহি, তোমরা আল্লাহর দিকে ডাকো, আল্লাহর পথে দাওয়াত দাও, ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, মুশরিক হয়ে যাবে না, মুশরিকদের সাথে আপোষ করবে না। ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, আর আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া কুল্লা শাইইন হালিকু কুল্লা শাইইন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহু, একমাত্র তোমার রবের সত্তা ব্যতীত, চেহারা ব্যতীত। ওয়াজহুর অর্থ এখানে চেহারা নয়, এখানে জাত বুঝানো হয়েছে, সত্তা বুঝানো হয়েছে, আল্লাহ ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। দাওয়াত পৃথিবীতে দুই ধরনের দাওয়াত চলছে, একটা দাওয়াত হচ্ছে আল্লাহর দিকে, আর একটা হচ্ছে তাগুতের দিকে। এই সংঘাত পৃথিবীর শুরু থেকে নিয়ে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, হক ও বাতিলের দ্বন্দ্ব এটা চলতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফিসাবিলিত তাগুত, ওয়া কাতিলু আউলিয়াআশ শাইতান, ইন্না কাইদাশ শাইতানি কানা যাঈফা। যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা সংগ্রাম করে তাগুতের পথে, শয়তানের পথে। তারা দাওয়াত দেয় মানুষকে শয়তানের দিকে, আর মুমের যারা তারা দাওয়াত দেয় মানুষকে আল্লাহর দিকে। তাহলে পার্থক্য কিন্তু ওইখান থেকে শুরু হয়ে গেছে। দুই দল দুই দিকে মানুষকে দাওয়াত দেয়, আর দুইটারই দুই রকম পরিণতি আছে। আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার ফল একরকম, আর শয়তানের দিকে দাওয়াত দেওয়ার শাস্তিও আছে। তো যারা আল্লাহর দিকে মানুষ ডাকে, তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াত, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। কত চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসানু কাওলাম, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, সুন্দর হতে পারে, আল্লাহর কাছে প্রিয় হতে পারে, কে দাআ ইলাল্লাহ, যে ডাকে আল্লাহর দিকে। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর দিকে ডাকলে এই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়। আল্লাহ বেশি পছন্দ করেন, ভালোবাসেন। ও আমিলা সালিহা, এবং সৎ আমল করে। ও কালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে যে আমি একজন মুসলিম, আমি আত্মসমর্পণকারী। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে ওই ব্যক্তির কথা যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি ওয়া রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর দিকে ডাকার সুফল কি? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পথে একটি সকাল অথবা একটি বিকাল ব্যয় করা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় একটি সকাল অথবা একটি বিকালের গুরুত্ব হচ্ছে, মর্যাদা হচ্ছে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। আর এই সময় ব্যয় করার জন্যই কিন্তু আমরা সারা বাংলাদেশ থেকে এখানে জমা হয়েছি, দেশে গিয়েও আমরা এই দাওয়াতি কাজ করে যাচ্ছি। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন কানা লাহু মিসলু আজরিহি। যে ব্যক্তি মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ভালোর দিকে আহ্বান করবে, তার জন্য ওই ব্যক্তির সমপরিমাণ নেকি রয়েছে। যিনি এই ডাকে সাড়া দিয়ে এই আমল করবেন তার সমান নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। তাহলে দাওয়াতি কাজের ফজিলত অনেক বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস মুসলিম শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দা ইলা হুদান কান আলাহু মিনাল আজর মিসলু উজুরি মান তাবিয়া লা ইয়ানকুযু যালিকা মিন উজুরিহিম শাইয়া। কেউ যদি কোনো মানুষকে কল্যাণের দিকে ডাকে তার জন্য নেকি রয়েছে, কি পরিমাণ নেকি, এই আমল যারা করবে তাদের সমান নেকি, লা ইয়ানকুযু যালিকা মিন উজুরিহিম শাইয়া, কিন্তু তাদের নেকি থেকে কম হবে না। যিনি দায়ী হবেন তার নেকি হবে অতিরিক্ত, এটা বোনাস। তার দাওয়াতে সাড়া দিয়ে যত মানুষ এই হক এই নেক আমলটা করবে, এই পথে ফিরে আসবে, তাদের আমলের যত নেকি হবে সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ঠিক বিপরীতভাবে, ওমান দা ইলা দলালা, কেউ যদি মানুষকে অকল্যাণের দিকে ডাকে, অন্যায়ের দিকে ডাকে, খারাপের দিকে ডাকে, কানা নাহু মিনাল ইসম, তার জন্য গুণা রয়েছে, তার পাপ রয়েছে। কেমন? মিসলু আসামি মান তাবিয়া, তার ডাকে সাড়া দিয়ে, তার আহ্বানে সাড়া দিয়ে যত মানুষ এই অন্যায় কর্মটির সাথে সংগঠিত হবে, এই অন্যায় কাজটি করবে, তাদের যত গুণা হবে, তাদের যত পাপ হবে ওই কাজটি করে, যার ডাকে সাড়া দিয়ে পাপটা করবে তার সমান পাপ হবে, পাপও বৃদ্ধি পাবে, আবার নেকির পথে যারা ডাকবে তাদের নেকিও বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের গুরুত্ব এত বেশি বলেছেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলছেন, শোনো আলী, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম, যদি তোমার দাওয়াতে তোমার আহ্বানে সাড়া দিয়ে যদি একজন মানুষ হেদায়েত হয়, রাজুলা ওয়াহিদান একজন ব্যক্তিও যদি হেদায়েত পায়, সঠিক পথের দিশা পায়, জান্নাতের পথে ফিরে আসে, খায়রুল লাকা মিন হুমরিন নামে, এটা তোমার জন্য সৌদি আরবের দামি উট হচ্ছে লাল উট, সম্মানিত সবচেয়ে বেশি মূল্যবান উট হচ্ছে লাল উট। আল্লাহ নবী বলেছেন ওই একজন মানুষের হেদায়েত লাল উটের চাইতে আরো বেশি মর্যাদা সম্পন্ন, আরো বেশি গুরুত্বপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। তাহলে ডান দিকে ডাকলে এইভাবে নেকি হতে থাকবে, ঠিক তার বিপরীত বাম দিকে যদি ডাকি, ডান বামের সংঘাত তো চলছে, বাম দিকে ডাকলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদা ওয়াল জাহিলিয়া, ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি গালে মারে, নিজের মুখে মারে, সুখে নিজে মাতম করে, মুখের উপরে নিজের মুখে নিজে আঘাত করে, অসাক্কাল জুয়ুবা পোশাক ছিঁড়ে ফেলে। আছে না আমাদের সমাজে অনেক মানুষ, হ্যাঁ, এতই শোকাহত তারা যে কাঁধে তো চিল্লাইয়া মুখে নিজে মারে, কাপড় ছিঁড়ে ফেলে, এরকম অস্থির অবস্থা। এগুলো করা যাবে না। আর কি বলছেন, ওয়া দা আবিদা ওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকে, যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকে, বাতিলের দিকে মানুষকে ডাকে, তাগুতের দিকে মানুষকে ডাকে, ওই ব্যক্তি আমার উম্মত না। রাহুল বুখারি। অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারেসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা আপনারা জানেন, জামাতে জিন্দেগির শুরুতে হাদিসটা আমরা বলি, এই হাদিসের শেষ অংশ বলছেন, ওমান দা আবিদা ওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন দুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। ওমান দা আবিদা ওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে, যে ব্যক্তি মানুষকে গুমরাহের দিকে আহ্বান করবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি জাহান্নামী হবে। ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে এবং সিয়াম পালন করে, ওয়া জামা, এবং নিজেকে মনে করে, ধারণা করে যে আমি একজন মুসলিম, আর নাহ মুসলিম, যে নিশ্চয়ই সে একজন মুসলমান, সালাত আদায় করে, সিয়ামও পালন করে, নিজেকে মুসলিম বলে দাবিও করে, কিন্তু তার দাওয়াত হচ্ছে বাতিল, দাওয়াত হচ্ছে শয়তানের পথে, দাওয়াত হচ্ছে তাগুতের পথে, জাহিলিয়াতের পথে মানুষকে ডাকছে, জাল জয়ীফ হাদিসের দিকে মানুষকে ডাকছে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে দাওয়াত দিতে গিয়েও আমাদের সাবধান হতে হবে, হুঁশিয়ার হতে হবে, কোথায় আমরা দাওয়াত দিব। দাওয়াতের লক্ষ্য হবে আল্লাহর বিধানকে দুনিয়াতে সমুন্নত করা, এলাহি বিধান সমাজে প্রতিষ্ঠিত করা হবে দাওয়াতের মূল লক্ষ্য, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আখিরাতে মুক্তি পাওয়া। লক্ষ্য স্থির করে নিতে হবে আমাদের, লক্ষ্য স্থির করে আমাদের দিনের পথে, হকের পথে দাওয়াত দিতে হবে, সমাজ সংস্কারে আমাদের এগিয়ে আসতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দাওয়াতি ক্ষেত্রে যে ভূমিকা পালন করে আসছে, সংক্ষেপে দু একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। যদিও বা আপনারা জানেন যে আহলে হাদিস আন্দোলনের দাওয়াতের ফলে কী কী উপকার আমরা পেয়েছি, সমাজ কীভাবে পরিবর্তন হচ্ছে, এই জ্ঞান আপনাদের সকলেরই কম বেশি আছে। তবু আমরা বিষয়গুলো আবার স্মরণ করিয়ে দিচ্ছি, কীভাবে আমরা দাওয়াতি কাজ করছি এবং কীভাবে আমাদের করা উচিত, কেন্দ্রীয় নির্দেশনা কী এই ক্ষেত্রে, এটা আমাদের জানা উচিত। এক্ষেত্রে বলতে গেলে প্রথমে আমরা বলব, আহলে হাদিস আন্দোলনের দাওয়াতের ফলে আমরা শিরিক ও বিদআতের পরিচয় এবং এর ভয়াবহতা সম্পর্কে জানতে পেরেছি। শিরিক বিদআত কী, শিরিক বিদআতের পরিণতি কী এবং এ থেকে বাঁচার উপায় কী, আহলে হাদিস আন্দোলন না করলে হয়তো আমরা জানতে পারতাম না। অনেক আহলে হাদিস সমাজে যারা সংগঠন করে না, এখনও বিদআতের মধ্যে জড়িয়ে আছে, এখনও তারা হালুয়া রুটি খায়, এখনও মুনাজাত ছাড়তে পারে নাই। আহলে হাদিস আন্দোলনের বদৌলতে আমরা এ থেকে বাঁচতে পেরেছি। আর যাই হোক, শিরিকের সাথে কোনো আপোষ চলবে না, বিদাতের সাথে কোনো আপোষ চলবে না। আকিদার ক্ষেত্রে তাওহিদপন্থী হতে হবে এবং আমলের ক্ষেত্রে বিদাত মুক্তভাবে আমাদের সুন্নাতপন্থী হতে হবে। এই শিক্ষা আমরা এই আন্দোলন করতে এসে পেয়েছি। আমরা সহি আকিদা শিখেছি, আকিদা হচ্ছে মূল জিনিস। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ বলছেন, আল আকীদাতুস সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। আকীদা সহিহা হচ্ছে, বিশুদ্ধ আকীদা হচ্ছে দীনের মূল এবং আসাসুল মিল্লাহ, মুল্লাতের ফাউন্ডেশন, ভিত্তি হচ্ছে সহি আকীদা। আকীদা যদি ঠিক না হয় আমল হবে না, কবুল হবে না। আকীদা সহি করতে হবে, আমলের আগে আকীদা দুরুস্ত করা জরুরি। এই জ্ঞানটা আহলে হাদিস আন্দোলন করার কারণে আমরা পেয়েছি। এজন্য প্রথমে আমরা আকীদার কথা বলি। আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক নাই, নবী সম্পর্কে আকীদা ঠিক নাই, আখেরাত সম্পর্কে আকীদা ঠিক নাই, এই আকীদাগুলো আমাদের সংশোধনের সুযোগ আমরা এখানে পেয়েছি। তিন নম্বরে আসুন, আমরা শিখেছি হাদিস সহি জয়ীফ বাছাই করতে। সহি এবং জয়ীফ, জাল হাদিস, সহি হাদিস মানতে হবে, জাল জয়ীফ ছাড়তে হবে। জাল এবং জয়ীফ হাদিস অনুযায়ী আমল করা যাবে না, এটা আমরা এই আহলে হাদিস আন্দোলনের অবদানে আমরা শিখেছি। এই জন্য আমরা এখন দলিল সহকারে প্রশ্ন করি, আলেম ওলামাদের জিজ্ঞেস করি দলিল সহ, এবং সেটা সহি হতে হবে। এই শর্তে আমরা মেনে নেই, সহি হাদিস থেকে যদি দলিল না পাই, তিনি যত বড় আলেম হন, আহলে হাদিস আন্দোলনের কোনো কর্মীর কাছে তার কোনো দাম নাই। মন করা কোনো ফতোয়া দিয়ে তিনি পার পাবেন না। আমরা সংগঠন করে এরকম মজবুত আমরা অর্জন করেছি। মোহতারাম আমিরুজ্জামান যখন ঢাকাতে প্রথম সংগঠন শুরু করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় বংশাল হচ্ছে আহলে হাদিসদের বলা যায় আখড়া, সাত মহল্লা পুরো আহলে হাদিস। কিন্তু শবে বরাতের রাতে ঠিকই হালুয়া রুটি খাওয়া হতো এবং মঞ্চ বানিয়ে ওয়াজের আয়োজন করা হতো। সেই ছাত্র জীবনে তিনি, তখন সংগঠন এরকম হয় নাই, তিনি একা দাওয়াতি কাজ করেছেন। তিনি রাতে গিয়ে মসজিদের গেটে গেটে লিখে দিয়ে আসতেন শবে বরাতে একটি বিদাতি পর্ব, যেন আহলে হাদিসরা বুঝতে পারে এ আবার কেমন নতুন কথা। তারা যারা শবে বরাত করছে তারা তো এই সম্পর্কে কোনো ধারণা রাখে না, কিন্তু তখন থেকেই তিনি এই ছোটো ছোটো লিফলেট করে দাওয়াতি কাজ করতেন, সব মহল্লার মসজিদে রাতে লাগিয়ে দিয়ে আসছেন একদিন যে শবে বরাত একটি বিদাতি পর্ব, এ থেকে বেঁচে থাকো। হয়ে গেল, মানুষ অনেকে জানলো, তাই তো একটা প্রশ্ন দেখা দিল, কী ব্যাপার শবে বরাত আবার কি? এইভাবে আপোষহীনভাবে তিনি দাওয়াতি কাজ করেছেন। সমাজ সংস্কারে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যেভাবে দাওয়াতি কাজ করে চলেছে, আপনারা জানেন সাংগঠনিকভাবে আমরা কাজ করে যাই, কেন্দ্র আছে, কেন্দ্র অধীনে জেলা আছে, জেলার অধীনে উপজেলা আছে, উপজেলার অধীনে এলাকা, এলাকার অধীনে হচ্ছে শাখা। একেবারে তৃণমূল পর্যায়ে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত সম্প্রসারিত হচ্ছে, তৃণমূল পর্যায়ে দাওয়াত চলছে। কয়েকটি পদ্ধতি যেভাবে আমরা দাওয়াতি কাজ করি আপনারা জানেন, প্রতিদিন এশার সালাতের পরে মসজিদ মহল্লার মসজিদে একটি হাদিস পাঠ করতে হবে। মহল্লার মসজিদে এশার সালাতের পরে একটি হাদিস পাঠ হবে, ফজরের পরে তাফসির থেকে, তাফসিরুল কোরআন থেকে অন্তত এক পৃষ্ঠা পাঠ করবেন। সাপ্তাহিক তালিমি বৈঠক একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, সপ্তাহের একদিন নির্দিষ্ট দিনে মহল্লার মসজিদে এক দুই ঘন্টা সময় নিয়ে মুসল্লিদেরকে তালিম দিবেন, সালাত শিক্ষা হবে, দোয়া শিক্ষা হবে, এবং সাংগঠনিক বিভিন্ন বইয়ের উপরে সেখানে পর্যালোচনা হবে। এইভাবে সাপ্তাহিক তালিম বৈঠকের মাধ্যমে দাওয়াতি কাজ চলছে। পারিবারিক তালিম দাওয়াতের আরেকটি কর্মসূচি, যারা সংগঠনের ভাই আছেন পরিবার নিয়ে সপ্তাহে একদিন বসবেন, পরিবারের সদস্য যারা আছেন ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে সপ্তাহে একদিন সামান্য সময়ের জন্য হলো, এক ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক আর বেশি হোক, বসে আপনারা সেখানে দিনের তালিম দিবেন। এইভাবে পরিবার দিনের পথে এগিয়ে আসবে। এটা হলে দেশ আন্দোলনের দাওয়াতের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। মাসিক তালিমি সভা মহল্লার মসজিদে বা এলাকার যে শাখা আছে, কার্যালয় আছে, সেখানে আপনারা অধীনস্থ শাখাগুলিকে নিয়ে মাসে একদিন তাবলিগী সভায় বসবেন। তার মাধ্যমে একদিন ব্যাপকভাবে আলোচনা হয়, সবাই একত্রিতভাবে উপস্থিত হবে, সেখানে প্রয়োজনে অন্য শাখা থেকে, অন্য এলাকা থেকে বা জেলা থেকে কোনো দায়িত্বশীলকে আহ্বান আমন্ত্রণ জানিয়ে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনা যাবে। তারপরে জেলা উপজেলা এলাকা সম্মেলন প্রশিক্ষণ, এগুলোর মাধ্যমে সমাজের সর্বত্র দাওয়াত ছড়িয়ে পড়ছে। সর্ববৃহৎ সম্মেলন যেটা হয় বছরে একদিন রাজশাহীর নওদাবাড়িতে তাবলিগী ইজতেমা, এর মাধ্যমেও সারা দেশ বিদেশ সর্বত্র এই সহি দাওয়াত পৌঁছানো হচ্ছে। এই আন্দোলনের দাওয়াতের ক্ষেত্রে লেখনী সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। আন্দোলনের একমাত্র মুখপত্র মাসিক তারিখ 1997 সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, মাত্র 2000 কপি দিয়ে শুরু হওয়া তারিখ বর্তমানে প্রায় 30,000-এর কাছাকাছি ছাপা হচ্ছে। সকলে আলহামদুলিল্লাহ বলুন। এই পত্রিকা যেখানে আমরা দাওয়াত নিয়ে যেতে পারি নাই, পত্রিকা পৌঁছে মানুষের আমল আকেদার আমল পরিবর্তন ঘটিয়েছে এমন অসংখ্য দৃষ্টান্ত আমাদের সামনে আছে। সুদূর কক্সবাজার থেকে নিয়ে পশ্চিমের শহর হচ্ছে পঞ্চগড়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের সর্বত্র এখন এই তাহরিকের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে দাওয়াত ছড়িয়ে পড়ছে। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের প্রকাশিত বই পুস্তক, অডিও ভিডিও এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার, ওয়েবসাইটের মাধ্যমে পৃথক ইন্টার ওয়েব পেজ খুলে আহলে হাদিস আন্দোলন সারা পৃথিবীতে দাওয়াতের ক্ষেত্রে অবদান রেখে চলেছে। আহলে হাদিস আন্দোলনের একটি পৃথক ওয়েবসাইট আছে এবং মাসিক তাহরিকের একটি পৃথক ওয়েবসাইট আছে। এর মাধ্যমে সমাজের সর্বত্র সারা পৃথিবীব্যাপী দাওয়াত চলছে। ইন্টারনেট থেকে ডাউনলোড করে তারা আমাদের সবগুলি বক্তব্য, বই পুস্তক এবং আমেরি জামাতের খুতবা, প্রতিদিন প্রতি জুমার খুতবাটা ইন্টারনেটের মাধ্যমে তারা সকলে পেয়ে যাচ্ছেন। এইভাবে সমাজ সংস্কারে আহলে হাদিস আন্দোলন অবদান রেখে চলেছে। আহলে হাদিস আন্দোলনের নিজস্ব কোনো ছাপাখানা ছিল না, আহলে হাদিস আন্দোলনের একটি অত্যাধুনিক প্রেস হয়েছে। আপনারা যারা এসেছেন দেখছেন, এর মাধ্যমে এখন এই দাওয়াতটা আরও সহজলভ্য হয়েছে। আরও দ্রুত সময়ের মধ্যে আমরা ব্যাপকভাবে চারদিকে দাওয়াত ছড়িয়ে দেওয়ার সুযোগ লাভ করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন একটি নিয়মতান্ত্রিক আন্দোলন, একটি সুশৃঙ্খল আন্দোলন, সংগঠন একটা শৃঙ্খলিত জীবন। যারা সুশৃঙ্খল জীবন যাপন করেন তারা সংগঠন করেন, যারা উশৃঙ্খল জীবন যাপন করতে চান, নিজে নিজে যা খুশি তাই করতে চান, তারা সংগঠনে আসতে পারেন না বা আসেনও না। যদি নিয়মতান্ত্রিকভাবে আমরা গঠনতান্ত্রিক নিয়মে কেন্দ্রীয় ইমারতের নির্দেশক্রমে যদি আমরা দাওয়াতি কর্ম চালিয়ে যাই, ইনশাআল্লাহ সমাজে আমূল সংস্কার সাধন হবে, সমাজ দ্রুত পরিবর্তন হবে ইনশাআল্লাহ। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা আপনাদের শুনিয়ে দিতে চাই। তিনি বলছেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবু লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছিল গুটি কতক মানুষের মধ্যে, আবার ফিরেও যাবে ওই অবস্থায়, স্বল্প সংখ্যক দিয়ে শুরু হয়েছে আবার সেই অবস্থায় ফিরে যাবে। আল্লাহ নবী বলেছেন ফাতুবু লিল গুরাবা, সুসংবাদ হচ্ছে ওই অল্প সংখ্যক মানুষের জন্য। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মানিল গুরাবা ইয়া রাসূলুল্লাহ, ওই গুরাবা কারা হে আল্লাহর রাসূল, ওই সুসংবাদ প্রাপ্ত অল্প সংখ্যক মানুষের পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, ওই গুরাবা হচ্ছে, অল্প সংখ্যক মানুষ হচ্ছে, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, মানুষ যেগুলোকে নষ্ট করে দিয়েছে, লোকেরা যেটা ধ্বংস করে দিয়েছে, সেইটা যারা সংস্কার করবে তারা। তাহলে এই সংস্কারের আন্দোলন করছে আহলে হাদিস আন্দোলন, সমাজ সংস্কারের আন্দোলন হচ্ছে আহলে হাদিস আন্দোলন, আকীদা সংশোধনের আন্দোলন হচ্ছে আহলে হাদিস আন্দোলন। অতএব এই আন্দোলনের পতাকা তলে সমবেত হয়ে আমাদের প্রত্যেকের উচিত সমাজ সংস্কারে এগিয়ে আসা, দাওয়াতের মাধ্যমে মানুষকে বোঝানোর মাধ্যমে মানুষের আকীদা আমলের পরিবর্তন ঘটাতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে সমবেত হয়ে সমাজ সংস্কারে এগিয়ে আসি। সমাজ তাকিয়ে আছে আমাদের দিকে, দাওয়াত পৌঁছে নাই, দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমাদের, কবুল করানোর মালিক হচ্ছেন আল্লাহ। আমরা সাধ্যমতো চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।